الله أكبر الله أكبر. الحمد لله العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال سبحانه: حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال سبحانه: واركعوا مع الراكعين. আজকে সংক্ষিপ্ত এ দর্শে জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আমাদের অনেকেই দেখা যায় হয়তো কোরআন সুন্নাহর অনুসারী বলে দাবি করেন, সুন্নাত প্রচার করেন, বেদাতের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু জামাতের সাথে সালাত আদায়ের ত্রুটি আছে, আছে কিনা? ভালো ভালো লোক পর্যন্ত, অথচ জামাতের সাথে সালাত আদায় করা সহি উক্তির অনুযায়ী ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়ুকীমুনা সালাত, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. متقي هو القرى جرى غيبين كل إيمان رحيم أر صلاة قائمة. تو صلاة قائمة أكتا قد تبدو جمع تشكت صلاة قائمة قد أبوز دبت أنه دي كي رب العالمين নির্দেশ দিয়েছেন, ওয়াক্কাউ মা ওয়াকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আমি যদি আমার বাড়িতে সালাত পড়ি তাহলে রুকুকারীদের সাথে রুকু হলো? স্পষ্ট না? আমরা যখন জামাতের সাথে সালাত আদায় করব, একসাথে মিলে সবাই জামাতের সাথে সালাত আদায় করবেন, ইমাম সাহেব আল্লাহ আকবার, আমরা আল্লাহ আকবার বলি, ইমাম সাহেব রুকুতে যাই যান তো আমরাও রুকুতে যাই, ইমাম সাহেব দাঁড়ান তো আমরাও দাঁড়াই। দেখছেন, রবের নির্দেশ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। সালাত আপনার যত ভালো হবে তত আপনার ইমান তত তাজা হবে আর তত ভালো হবে। সালাত আপনার যত ভালো হবে তত আপনার সম্পর্ক আল্লাহর সাথে বেশি হবে। যত আপনার সালাত ভালো হবে তত আপনার সম্পর্ক হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত আপনার সালাত ভালো হবে তত আপনার সম্পর্ক হবে নেক লোকদের সাথে। এ কারণেই মানুষের উপর ঈমান আনার পরে সর্বপ্রথম যে জিনিস বা যে বিধান তার উপর ফরজ হয় তা কোনটি? সালাত। এর মধ্যে কোন মতভেদ আছে বাংলাদেশ, সৌদি আরব, সারা বিশ্বের ওলামাদের? হয়তো পদ্ধতি সালাত থাকলে হয়তো মতভেদ থাকতে পারে, পদ্ধতিগত দিক দিয়ে নিয়ম নিয়মকে সামনে রেখে কিরকম আদায় করবে, কিন্তু সালাত যে গুরুত্বপূর্ণ একটি বিধান এ ক্ষেত্রে কোন রকমের ইখতিলাফ নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউওয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউম আল-কিয়ামাহ আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হবে কি? সালাত। এই সালাত অবশ্য অবশ্যই আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করতে হবে, আর পুরুষ যারা তাদের জন্য জামাতের সাথে গিয়ে সালাত আদায় করতে হবে, খুদায় যাবেন মসজিদ। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর ঘর নির্মাণ তো তারাই করে, মসজিদ নির্মাণ তারাই করে যারা ঈমান রাখে আল্লাহর উপর আর সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে। তার মসজিদ নির্মাণ তারা করে যারা ঈমান রাখে আল্লাহর উপর আর কি করে সালাত কায়েম করে, আর কি করে যাকাত আদায় করে, আর কি করে আল্লাহ বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ, দেখুন ঈমান যত মজবুত হবে তত এরকম ঈমান নড়ে পড়ে কি করব আল্লাহ আকবার, এরকম মানুষ অবশ্যই আছে যাদের সংখ্যা কম। আমরা হয়তো সেই কাতারে না, আমরা দুর্বলই না, আমি যা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু মানুষ অবশ্যই সবল আছে। আল্লাহ যেন আমাদেরকে সবল যেন অন্তর্ভুক্ত করেন, আল্লাহ আমিন। ইয়া রব তুমি কবুল করো আমিন। আর আমার মসজিদ নির্মাণ দুভাবে, একটা হলো মসজিদ নির্মাণ করো আর আরেকটা হচ্ছে মসজিদ আবাদ করো। আপনি শুধু মসজিদ নির্মাণ করে দিলেন কিন্তু মসজিদে যান না, ফায়দা হবে কতটুকু বলেন? সুন্দর সুন্দর মসজিদ তৈরি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর সুন্দর মসজিদ, বড় বড় মসজিদ, প্রাসাদ মতো নতুন কারুকার্য খচিত, কত সুন্দর মসজিদে গেলে বুঝে যায় কোন জায়গায় ঢুকেছি। এরকম আছে কিনা? আপনারা হয়তো খুব খুশি, আমরা হয়তো খুব খুশি সুন্দর মসজিদ আছে, কিন্তু এটা মসজিদ যদি আবাদ না করি তাহলে এই সুন্দর মসজিদ বানিয়ে কিনা? বাকি আমি এ বিষয়ে আলোচনা করবো না, যঠিক বিষয়ে ঢুকলে হক কথা বলে আবার অনেক সময় বলে অসুবিধা হয়ে পড়ে, আল্লাহ হেফাজত করব। কিন্তু আমাদেরকে অবশ্যই মসজিদ আবাদ করতে হবে, মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, দুঃখের ব্যাপার। কত মুসলমান, আমি এই তো উমরায় গেলাম এই বৃহস্পতিবার, জুম্মার দিন ওখানে ছিলাম, শনিবারে আসলাম, অক্টোবর মাসে এত লোক, সুবহানাল্লাহ। হয়তো ওই যে বলেছি 1410 অথবা 27 বছর পূর্বে আমরা হজে গেছি, হয়তো এরকম মানুষ ছিল, এত লোক, লোকের সমাগম ঘটে দেখতে দেখায়, এসব সালাতের পর ঘন্টার পর ঘন্টা আপনি অপেক্ষমান, তবু মানুষের মানুষের ঢল যাচ্ছে না, শেষ হচ্ছে না, আসছেই আসছেই আসছে। সুবহানাল্লাহ, এত মুসলিম উমরায় হজে সবার আগে মাশা আল্লাহ অনেক মুসলিম বারবার উমরায় যায়, কিন্তু যেদিন আসে ওই রাত্রি রাত্রি ঘুমানো হজের নামাজ মিস আছে কিনা? আমি মিথ্যা বলছি না, সত্য বলছি, আপনারা কি বলুন? সালাত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন তার পূর্বে বলেছেন, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে, আস-সালাত আস-সালাত, হে আমার উম্মতেরা তোমরা সালাতকে আঁকড়ে ধরো, সালাতকে আঁকড়ে ধরো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেছেন, করেননি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, রব বলেছেন তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসবে, তার মানে মৃত্যু না আসবে। মৃত্যু না আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। কিন্তু আজ দুঃখের ব্যাপার হলো সত্য, অনেক বন্ধু বান্ধবী এরকম কিছু লোক আছে তারা বলে যদি তুমি মার করতে সেই স্তর পর্যন্ত পৌঁছে যেতে পারো তাহলে নামাজ সালাত না পড়লে কিসের বলি? এরা ভণ্ড পথভ্রষ্ট, লোকজনকে পথভ্রষ্ট করে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মত পর্যন্ত ইবাদত সম্পাদন করা, সালাত আদায় করা, আর যিনি মৌত আসলে আসলো মৌত আসার সময় তুমি তোমার যদি ইমান সহকারে তুমি যেতে পারো তাহলে তুমি হেসে সম্ভব, এর পূর্বে তুমি নিজেকে বলতে পারো সফলতা লাভ করেছি। বুঝলেন? আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর বিধিবিধান সুস্থ অবস্থায় যদি পালন না করেন তাহলে মৃত্যুর সময় আপনি যে আপনার মুখ থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে এর কোন নিশ্চয়তা নেই। কোন কোন আলেম উল্লেখ করেছেন, একটা লোক এটা অসম্ভব কিছু না, মদ্য পাই মৃত্যুর সময় তাকে বলা হলো তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সে বলছে হাত খাচ্ছি হাত খাচ্ছি, অর্থাৎ আমার বোতলটা আমার বোতলটা বাদ্যযন্ত্র বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে তার ওই বাদ্যযন্ত্র নিয়ে মত্ত, তাহলে আপনার মানটিকে বাঁচতে হবে কিনা? সচল এবং সবল থাকতে আল্লাহর ইবাদত করুন। আপনি যখন অসচল হবেন, আপনি যখন অপারক হয়ে যাবেন, চলাফেরা করতে পারবেন না, ইবাদত নিয়মতান্ত্রিক আদায় করতে পারবেন না, যদি এরকম হয় আমার নবী আপনাকে সুসংবাদ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মারিদাল আব্দু আও সাফা কুতিব লাহু মা কানা ইয়ামালু সহীহান মুকীমান, বান্দা যদি রোগাক্রান্ত হয় কিংবা সফরে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগের অবস্থায় রোগের অবস্থা আগে যে নেক আমল করত সুস্থ অবস্থায়, আগে যে বাড়িতে থাকা অবস্থায় যে নেক আমল করত কিন্তু সফরের ক্রান্তির কারণে অনেক এবাদত ত্রুটি হয় নকল এবাদত ফলগুলি তো আদায় করি, অসুস্থ হয়েছে সুস্থতার সুস্থতায় যেভাবে ইবাদত করত সেভাবে ইবাদত করতে পারছে না, তো আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি অসুস্থ হয়েছ সফরে গেছ আল্লাহ পাক তোমাকে আগে যেভাবে তুমি সুস্থ অবস্থায় ইবাদত করতে এভাবে অসুস্থ অবস্থায় আল্লাহ পাক তোমার আমল নামায় সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত তার সব দিকতে থাকবে, এমনিভাবে তুমি সফরে গেছ বাড়িতে থাকা অবস্থায় ইবাদত করতে নিয়মতান্ত্রিক, বাড়িতে থাকাকালীন যে ইবাদত করতে সফরে থাকা অবস্থায় আল্লাহ পাক তোমাকে সেই ইবাদত তোমার আমল নামায় লিখে থাকবে। যুবকেরা কম বয়স্ক ভেরা প্রাপ্ত বয়স্ক আমাদের সকলকেই কবরে যেতে হবে, যখন আমরা কবরে যাব আমরা কিন্তু আমাদের সাথে এই দুনিয়া নিয়ে যাবো না, অট্টালিকা নিয়ে যাবো না, পাঁচতলা ভবন নিয়ে যাবো না, শততলা ভবন নিয়ে যাবো না, কোটি টাকা নিয়ে যাবো না, লাখ টাকা নিয়ে যাবো না, আমরা যখন যখন আমাদের মৃত্যু আসবে আমাদের সাথে শুধু আমাদের আমলই যাবে। আল্লাহ আমাদের সকলের হেফাজত করবেন, তাই সলাতের গুরুত্ব দিবেন, আর পুরুষ হিসাবে আমাদের সকলের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে সলাতে ব্যয় করতে হবে, তাই রব্বুল আলামিন বলছেন ওয়াক্তারু মা ক্বাকিউন। এই জামাতের গুরুত্ব সম্পর্কে অনেক আয়াত উনি হাদিস কত বলবেন, দু একটা হাদিস আমি আপনাদেরকে বলি, সহি বুখারী আর মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন والذي نفسي بيده لقد هممت ان امر بحطب فيحتطب ثم امر بالصلاه فيؤذن لها ثم امر رجلا فيؤم الناس ثم اخالف الى رجال فاحرق عليهم بيوتهم اما সংকল্প হয়েছে দৃঢ় সংকল্প যে আমি নির্দেশ দিব শুকনো কাঠ জন্য তৈরি করা হয় শুকনো কাঠ জ্বালানি কাঠ, তারপরে সলাতে একামত দেওয়ার জন্য আমি বলবো, নির্দেশ দিব, আর এক ব্যক্তিকে একজনকে ইমামতি করার নির্দেশ দিব, আর আমি নিজে চলে যাব ওই সব বৃদ্ধের বাড়িতে যারা সুস্থ থাকা সত্ত্বেও যাদের কোনো ওজন নাই, ওজন না থাকা সত্ত্বেও যারা সলাতে আসেন তাদের বাড়ি আমি গিয়ে জানিয়ে দেব। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের নবী, রহমতের নবী না গজবের নবী? সবাই একমত আছে, রহমতুল্লাহ আলমিন আমি বলিনি, আমার আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে সমস্ত সৃষ্টির জন্য বিশেষ করে জিন আর মানবের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। যারা জামাতে এসে সালাত পড়ে না তাদের ব্যাপার বলেছেন, আমার সংকল্প হয়েছে, দৃঢ় সংকল্প, আমি এদের বাড়িতে যাব আর এদের বাড়ি গিয়ে জানিয়ে দেব। কিন্তু এটা কেন করছেন না? অন্য রেওয়ায়েত এসছে, যেহেতু ওখানে নারী আছে, বাচ্চা কাচ্চা পশু আছে, এজন্য আমি এটা করছি না। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়া, আপনারা কি বললেন, আপনারা কি বলেন, জামাতের সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা যদি ওয়াজিব না হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম বলতেন? তাহলে কারো কথা চলে না, নবীর কথা সবার আগে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা সবার আগে, তাই তো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন তা তিনি তার নিজ পক্ষ থেকে বলেন না, যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন, বলেন তো আল্লাহর পক্ষ থেকে, এর মধ্যে কোন মতবিরোধ আছে? আমার আল্লাহ নিজে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া দু মিররাতিন ফাস্তাওয়া। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পক্ষ থেকে মন থেকে কিছু বলে না, যা বলে ওয়াহি ভিত্তিক বলে, ওয়াহি হয় তো বলে, ওয়াহি না হলে বলে না। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য মুসলিম আহমদে একটি রওয়ায়াত আছে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মানে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সবচেয়ে বেশি হাদিস লিখতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস মুখস্থ করতেন, আর যিনি হাদিস লিখতেন তিনি হলেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় কথা বলছেন, তো কুরাইশের সাহাবায়ে কুরাইশের কিছু সাহাবা তারা বলেন, তুমি সব লিখো না, কারণ অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে কথা বলেন। আচ্ছা বলেন, তো আমাদের রাগ হয় কিনা? আমাদের মধ্যে থেকে কি আছে যে বলে আমাদের রাগ নাই? তাহলে এটা ওকে কি বলবো, ও ইনসান না হলে কিছু রাগ তো হতে হবে, আমারও হবে আপনারও হবে। আচ্ছা কোন কোন সময় গলত পথেও রাগ হয়, ভালো পথেও রাগ হয় না? আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করবো রাগ নিয়ন্ত্রণ রাখতে আর ভালো পথে যেন রাগ হয়, কিন্তু ভুল হয়ে গেলে পরে যদি তুমি বলো, বুঝো যে আমার ভুল হয়ে গেছে, তো অসুবিধা নেই, আপনি বলবেন আমার ভুল হয়েছে, এতে আপনার ইজ্জত নষ্ট হবে না, বরং ইজ্জত বাড়বে। সুবহানাল্লাহ। যদি আপনি আপনার ভুল বুঝেন আর এক ভাইকে বলেন, ভাই আমার ভুল হয়ে গেছে, দেখবেন পরবর্তীতে দেখো মানুষটা কত ভালো, আমার থেকে সে ভালো, যদি সে আমার থেকে ভালো না হতো তাহলে আমার কাছে এসে সে অপারগতা পেশ করতো না, অথবা আমার কাছে এসে ওজন পেশ করতো না, ঠিক না? তাই যদি রেগে গিয়ে কথা বলি, আমারও অনেক সময় না আগে বললাম আপনাদেরকে বোঝাবার জন্য, হয়তো হয়ে যেতে পারে, তাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আচ্ছা সাহাবায়ে কেরাম বললেন, কুরাইশ সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন সাথী, সব লিখো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত অবস্থায় থাকেন তার কথা লিখুন, আব্দুল্লাহ বিন আমর ওয়াস কলম বন্ধ করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো অনেক সময় রেগে গিয়েও কথা বলেন, ভালো অবস্থায় যখন কথা বলেন শান্ত অবস্থায় তখন তো আমি দেখি, কিন্তু যখন অন্য অবস্থায় থাকেন সব তখন কি লিখব? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ আমার এই জিহ্বা থেকে যাই বের হয় তুমি তাই লিখো, কারণ এই জিহ্বা থেকে কখনো মিথ্যা কথা বের হয়। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব, আমাদের না, আমাদের বড় রহমত। অনেক সময় মিথ্যা হবে, বের হয় না, আল্লাহ আমাদের হেফাজত, ইয়া আল্লাহ আমাদের মাফ করো। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন এত সত্য বলছে, যদি এইসব বাড়িতে যারা জামাতের সাথে এসে সালাত আদায় করে না, যদি তাদের বাড়িতে নারীরা না থাকতো, পশু না থাকতো, বাচ্চারা না থাকতো, তাহলে আমি তাদের বাড়ি কি করতাম? জ্বালিয়ে দিতাম। কেন? যেহেতু তারা জামাতের সাথে এসে সালাত আদায় করে। তাই আমরা সবাই বুঝতে পারলাম জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। আশা করি আপনারা সবাই পালন করবেন ইনশাআল্লাহ। ইমান তাজা করো, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হবে সালাত। আপনি বলবেন না অমুক আলিম অমুক দাঁড়িয়ে এরকম করে, আমি আপনাকে বলি আপনার কবরে অমুক যাবে? আপনার কবরে আমি যাব? আমার কবরে আপনি যাবেন? আমার আমল নিয়ে আমি অমুক আর তমুকের জন্য আমরা ধর্ণা না দিই। কারো যদি ভুল হয় তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার থেকে যেন ভুল না হয়। আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে আমাদের সকলকে তোমার যাবতীয় বিধান পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দাও। আরেকটা গুণ আছে, একদম সহি মুসলিমের রেওয়াজ, এক ব্যক্তি আমা আমা মানে কি অন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোন লোক নেই যে আমাকে মসজিদে নিয়ে আসে, এমন কোন লোক নেই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। তো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে অনুমতি দিবেন আমি যেন বাড়িতে সালাত আদায় করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পাবে। পরে তিনি যেতে লাগছেন, তাকে আবার ডেকে বললেন, শুনো তুমি কি মুয়াজ্জিনের আওয়াজ শুনতে পাও, আযানের ধ্বনি শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ শুনতে পাই। ওই অন্ধ ব্যক্তি যার কাছে কোনো মানুষ নাই, নিয়ে আসবে মসজিদে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি মুয়াজ্জিনের আযানের আযান শুনতে পাও, ফাআজিব, তাহলে কিন্তু তোমাকে আযানের জবাব দিতে হবে। তার মানে কি বলেন তো? মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আমরা এখানে যারা আছি আমরা সকলেই চক্ষুষ্ণ, বলেন আলহামদুলিল্লাহ, সবাই চক্ষুষ্ণ, সবাই হাত পা নাড়াতে পারছে। আমাদের মধ্যে থেকে এখানে আমরা যারা উপস্থিত, আমাদের মধ্যে কেউ পঙ্গু না, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, ইমানের সাথে রাখুন, ভালো অবস্থায় রাখুন, ইমানের সাথে যেন আল্লাহ পাক আমাদের সকলকে মুদ্দা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ ব্যক্তিকে বললেন, তুমি যদি আযান শুনতে পাও তাহলে তোমাকে আযানের জবাব দিতে হবে, মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। তাহলে আমরা এখানে যারা সচল এবং সচ্ছল সবল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে খুব ভালো অবস্থায় রেখেছেন। 8 ঘন্টা ডিউটি করি, 10 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা ডিউটি করি, ওভারটাইম করি, অনেক পয়সা কামাই করি, দুনিয়া কামাই করি, কিন্তু সালাত আদায় করার সময় যখন আসে তখন ক্লান্তি এসে যায়, অলসতা এসে যায়, এরকম হয় কিনা? কিন্তু আমি বলি এরকম যেন আমাদের মধ্যে অলসতা না থাকে, বলেন সব থাকবে না। যদি না থাকে, আজকে এর দোষ শুনে যদি আপনাদের ইমান যদি একটু তাজা হয়, ইমান যদি একটু বৃদ্ধি লাভ করে, আর ফজরের সালাত থেকে যদি আপনি জামাতের সাথে সালাত আদায় শুরু করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল কবুল করবে। আর কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায়কারীদের সাথে সাথে সামিল করে, তারা যেভাবে জান্নাতে যাবে ওইভাবে আমরাও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আর আমাদের সম্পর্ক হবে, আমরা সংস্পর্শ বা সংসর্গ লাভ করব আখেরি নবী রহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যালিকাল ফযলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলীমা। যারা আল্লাহ আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তারা থাকবে তাদের সাথে যাদের উপর আল্লাহ অনুগ্রহ আর দয়া করেছেন। আর তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন শহীদগণ, তারা হলেন নেকগণ। আমরা আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, অনুযোগ্য করার তৌফিক দান করেন। যদি আমরা এরকম হই তাহলে আমরা কাল কিয়ামতের দিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত মুবারক করা তাহলে কাউসারের পানি পান করবো, এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুবান আমরা লাভ করব যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন ফাউলাইকা মাআল লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য যারা করে তারা থাকবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেক লোকদের সাথে। তো এই কিছু আলোচনা করলাম জামাতের সাথে সালাতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে এবং সালাতের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আমিন। আমাদের সকলকে তুমি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো, আমিন। তাকবীরাতুল ইহরাম বেইন আমরা আদায় করতে পারি সালাত সেই তৌফিক দাও, আমিন। আমাদেরকে মাফ করো, আমাদের মহব্বতকে মাফ করো, দুনিয়া মুসলমানদের উপর রহম করো, আমিন। আল্লাহ আমাদের উপর রহম করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আমিন। আখিরাতে কল্যাণ দাও, আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও, আমিন। সকলকে তুমি দিনের দাওয়াত হিসেবে কবুল করো, আমিন। যারা দিনের দাওয়াতে কাজ করছে, আমিন। আল্লাহ আমাদের সকলকে তুমি ইবাদত কবুল করো, আমিন। আল্লাহ তোমার প্রতি যেন আমরা আরো অগ্রসর হতে পারি, আমিন। আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দাও, আমিন। ফিরদৌস বেশি করে মুক্ত করো, আমিন। تقبل منا انك انت السميع العليم، اللهم علينا انك انت التواب الرحيم، اللهم ادرك نيك بنا، اللهم ادرك شنتان ادرك نيك بنا، اللهم ادرك نيك بنا، اللهم ادرك شنتان ادرك نيك بنا، اللهم ادرك نيك بنا، اللهم ادرك شنتان ادرك نيك بنا، اللهم يا ربنا آتي نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها، اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه